শঙ্কিত আমি আতঙ্কিত ব্যথায় জড়ানো মনটা, বাচার আকুতে আর তো চিৎকার কালো ঘাসের দিনটা, হরে কালো ঘাসের দিনটা। বাঁচতে চেয়েও মৃত্যুর কূলে ঢলেছে কত জীবন, সইতে কি আর যাই পারা যায় স্বজনের মুখে কাঁদন, আরে স্বজনের মুখে কাঁদন। এই বাংলার দুঃখে বিশ্বের চোখে, এই বাংলার দুঃখে বিশ্বের চোখে গড়াই শোকাত বাড়ি, এত লাশ রাখবো কোথায় সভার তুমি মৃত্যুপুরি, এত লাশ রাখবো কোথায় সাভার তুমি মৃত্যুপুরি। তোর বুকে এত আহাজারি কেন ওই বুক ফাটা, কান্নাই করেছে আকাশ বাড়ি। রানা প্লাজার মরণ কূপের ইতিহাস হলো জারি, এত লাশ রাখবো কোথায় সাভার তুমি মৃত্যুপুরি, এত লাশ রাখবো কোথায় সাভার তুমি মৃত্যুপুরি। কেউ হারালো ভাই বোন আর কেউ চাচাও বাবা, ও বুঝ মায়ের বিলাপ কহে একই মরণের থাবা, হরে একই মরণের থাবা। নির্বাক চুকে হতাশায় শুকে বেদনা বিদুর মন, ভবনে চাপাই নিমিশেই ঝরে কয়েক সজীবন, হরে কয়েক সজীবন। শত দীক্ষার প্রাণনাশী সাভার, শত দীক্ষার প্রাণনাশী সাভার, এতই লাশের সারি এত লাশ রাখবো কোথায় সাভার তুমি মৃত্যুপুরি, এত লাশ রাখবো কোথায় সাভার তুমি মৃত্যুপুরি। আহত নিহত পঙ্গু হাইরে একি শ্রমিকের জীবন, পেটের দায়ে মৃত্যুর মুখে দাঁড়ানোর কি মূল্যায়ন, হরে দাঁড়ানোর কি মূল্যায়ন। বাবা হারিয়ে এতিম কত শিশুর মুখে কান্না, কত স্বজনের বুকে বয়ে যায় শোকে অশ্রু ঝর্ণা, হরে শোকে অশ্রু বন্যা। স্বামী হারিয়ে দিশে হারা, আজ স্বামী হারিয়ে দিশে হারা, বিধবা কত নারী, এত লাশ রাখবো কোথায় সাভার তুমি মৃত্যুপুরি, এত লাশ রাখবো কোথায় সাভার তুমি মৃত্যুপুরি। তোর বুকে এত আহাজারি কেন ওই বুক ফাটা, কান্নাই করেছে আকাশ ভারী। রানা প্লাজার মরণ কূপের ইতিহাস হলো জারি, এত লাশ রাখবো কোথায় সাভার তুমি মৃত্যুপুরি, এত লাশ রাখবো কোথায় সাভার তুমি মৃত্যুপুরি। almadina.com almadina.com